السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ পাক আমাদের হিদায়তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল করিম নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক মানুষের জন্য পৃথিবীতে পথভ্রষ্টতার বিভিন্ন উপায় উপকরণ রেখেছে, যেগুলি ভোগবিলাসের বস্তু। তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদের কারণে অনেকেই পথভ্রষ্ট হয়, তার একজন হচ্ছে কারুন। আমরা আজকে তাফসির করব সূরা কাসাস থেকে, যেখানে আল্লাহ পাক কারুনের কথা, তার ভ্রষ্টতার কথা এবং তাকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করলেন সে বিষয়টি উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা কাসাসের আয়াত নম্বর 76, ইন্না কারুনা কানা মিন কওমে মূসা, নিশ্চয় কারুন মূসা আলাইহিস সালামের জাতির অন্তর্ভুক্ত একজন ছিল। তাফসিরে আছে যে এই লোক মূসা আলাইহিস সালামের আত্মীয় চাচাতো ভাই ছিল, বড় ধনাঢ্য ছিল। আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে বিত্তবান করে, পয়সাওয়ালা করে পরীক্ষা করেন, আবার আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক অভাব দিয়ে পরীক্ষা করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাবাগা আলাইহিম, এই কারুন নিজের জাতির ওপর জুলম অত্যাচার করল, বাড়াবাড়ি করল। তাফসিরে বলা হয়েছে যে এই ব্যক্তি ধনের অহংকারে লোকজনকে ছোট মনে করত এবং তাদের উপর জুলম অত্যাচার করত। আর আরেকটি কারণও বলা হয়েছে যে এই ব্যক্তিকে ফেরাউন ব্যবহার করত। ফেরাউনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের বংশ, যে বনি ইসরাইল, এই বংশের দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছিল এই কারুনকে। ফেরাউন জালেম শাসক এই কারুনকে অস্ত্র হিসাবে ব্যবহার করত। যে কোনো জুলম অত্যাচার করতে হয়, নির্যাতন করতে হয়, এই কারুনের মাধ্যমেই তা বাস্তবায়িত করত ফেরাউন জালেম। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আর আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলি বহন করতে লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, বড়ই শক্তিশালী বলবান একটি দল মানুষের, তারা ঝুঁকে পড়ত। অর্থাৎ মানুষ যখন ভারী বোঝা উঠায় তখন সোজা ব্যালেন্স রাখতে পারে, চলতে পারে না, তা নো মানে ঝুঁকে পড়া। হাত যদি ভারী থাকে তাহলে দেখবেন একদিকে আপনি কাত হয়ে গেছেন। তাদের জন্য কষ্টকর হয়ে যেত জাতির লোকেরা যারা ভালো মানুষ, অর্থাৎ মূসা আলাইহিস সালামের বংশধর, যারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল মুমিন সেই যুগের, তারা মাঝে মাঝে উপদেশ দিত। ইয কাল আল্লাহু কওমুহু, যখন কারুনের বংশের মুমিন ভালো লোকেরা বলল লা তাফরাহ, তুমি অহংকার প্রকাশ করিও না, এটা নিষিদ্ধ, আর এমনি আনন্দিত হওয়া, খুশি হওয়া বিনা অহংকারে এটা বৈধ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গর্বকারীদেরকে ভালোবাসেন না। ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দ্দারাল আখিরাহ, আর আল্লাহ পাক যা তোমাকে দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত, সুতরাং এই নিয়ামতকে, আল্লাহ পাকের এই অনুগ্রহকে, দুনিয়াতে যে আল্লাহ দিয়েছেন এই ধন সম্পদকে, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগাও, ভালো কাজে লাগাও, যাতে করে পরকাল তোমার সুন্দর হয়। অবতাকে তুমি সন্ধান করো, তলাশ করো ওই সব ধন সম্পদ দিয়ে যা আল্লাহ পাক তোমাকে দান করেছেন, আদার আল আখেরা, পরকাল, পরকালের ঘরকে, জান্নাতকে সুসজ্জিত করো, জান্নাতে স্থান তৈরি করো তুমি। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তবে পৃথিবীতে চলার জন্য কিছু প্রয়োজন রয়েছে, সেটা তোমাকে বলছি না যে ব্যবহার করবে না, দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে তা তুমি উপেক্ষা করিও না। পানাহার করা, লেবাস পোশাকের জন্য খরচ করা, বৈধ ভাবে আয়েশ আরামের ব্যবস্থা করা, বাড়িঘর তৈরি করা, এগুলি হচ্ছে দুনিয়ায় প্রত্যেক মানুষের একটা অংশ। আপনার জন্য একটা আপনার উপযোগী বাড়ি লাগবে যাতে অপচয় না হয়, অপব্যয় না হয়। আপনার লেবাস পোশাক লাগবে, আপনার পানাহারের জন্য আপনার খরচ লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব গ্রহণ করতে বলেছেন এবং এর জন্য মেহনত পরিশ্রম করতে বলেছেন। সন্ধান করো, রুজি রোজগার আল্লাহ করতে বলেছেন আল্লাহ পাকের সীমানার মধ্যে থেকে, হারাম উপায় নয়। ও আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, এবং তুমি সদাচরণ করো, অনুগ্রহ করো যেমন আল্লাহ পাক তোমার উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ তোমাকে অঢেল ধন সম্পদ দিয়ে অনুগ্রহ করেছেন, তুমিও যারা অভাবী, দুর্গত, দুর্বল, যাদের প্রয়োজন রয়েছে, এতিম, বিধবা, অসহায়, তাদের জন্য ব্যয় করো, তাদের সাথে সদ্ব্যবহার করো। অহংকার প্রকাশ করিও না, জুলম অত্যাচার করিও না, মানুষের শোষণ করিও না, বরং তাদের সাহায্য সহযোগিতা করো। আল্লাহ ইহসান করেছেন তোমার সাথে, তুমিও মানুষের সাথে এহসান করো। এহসানের বদলা এহসান। আল্লাহ যদি না দিতেন তাহলে তোমার কাছে আসতো না। এসব উপদেশ তাকে দেওয়া হয়েছিল মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে এবং মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী মুমিনদের পক্ষ থেকে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর পৃথিবীতে তুমি বিপর্যয় সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিপর্যয় সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারীদের, জালেমদেরকে পছন্দ করেন না। কালা, তখন কারণ বলেছিল, এসব কি বলো, এ ধন আল্লাহর, আল্লাহ দিয়েছে। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই ধন সম্পদ তো আমাকে দেওয়া হয়েছে আমার পাণ্ডিত্যের ভিত্তিতে, আমি বুদ্ধি রাখি, জ্ঞান গরিমা রাখি, তাই আমি এগুলি হাসিল করতে পেরেছি। ব্যবসা বাণিজ্যে আমি পটু ছিলাম, পারদর্শী ছিলাম, কেমন করে টাকা ইনকাম করতে হবে, কোথায় ইনভেস্ট করলে বেশি লাভ হবে, সব বেশি বুঝতাম আর বুঝি, সেই জন্য আমি এগুলি হাসিল করতে পেরেছি, আমার বিদ্যা বুদ্ধির ফসল, আল্লাহর দান, এ কথা স্বীকার করতে রাজি হইল না। আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ালাম, সে কি জানে না, আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআহ, সে কি জানে না, ইতিহাস পড়েনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছেন যারা এ কারণের চাইতেও শক্তির দিক থেকে প্রবল ছিল, ওয়া আকসারু জামআন, আর জনবলে তারা সংখ্যায় বেশি ছিল, সংখ্যা গরিষ্ঠ ছিল, কারণের চাইতেও শক্তিশালী, কারণের চাইতেও ধন সম্পদ এবং সুখে জনবলে সবকিছুতেই তারা শক্তিশালী ছিল। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদেরকে তাদের গোনাহ পাপ সম্পর্কে আজাব আসার পূর্বে, শাস্তির পূর্বে জিজ্ঞাসা করা হবে না, দেখো তোমাদের আজাব দিচ্ছি, তোমাদের গোনাহ এই গোনাহ না। পাপ যখন মানুষের বেড়ে যায়, অন্যায় জুলুম বেড়ে যায়, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, তখন হঠাৎ করেই আল্লাহ পাকের শাস্তি চলে আসে। একদিনকার ঘটনা, কারণ তার অনুসারীদেরকে, তার ভক্তদেরকে নিয়ে এক বহর বের করল, একেবারে সাজসজ্জিত করে সবাই মিলে বেরোল। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, নিজের জাতির সামনে একেবারে সাজসজ্জিত হয়ে বেরোল। কালা আল্লাযিনা ইউরিদুন আল হায়াতাদ দুনিয়া, তার এই ধন সম্পদ আর তার এই ভোগবিলাসের জীবন আর তার হাজার হাজার অনুসারী ভক্ত, আর পয়সা ওলার পিছনে ছুটে আজ মানুষ, যারা দুনিয়াদার মানুষ, এদেরকে দেখে কিছু লোকেরা ওই রকমই আকাঙ্ক্ষা করলো যে কারুন এত পেয়েছে, আমরাও যদি পেতাম। ইয়ালাই তালানা মিসলামা ওতিয়া কারুন, হায় যদি আমাদের কাছেও তা থাকতো যা কারুনকে দেওয়া হয়েছে। এত ধন সম্পদের মালিক কত যে সুখে আছে, ভোগবিলাস করছে, আমাদেরও কিছু থাকলে আমরাও আয়েশ আরাম করতাম। এই আকাঙ্ক্ষা করেছিল ধন সম্পদের এইরকম সুখের। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, এ তো মহাভাগ্যবান ব্যক্তি। তাহলে অধিকাংশ মানুষ দুনিয়ামুখী, পেট পূজারি, আর মনে করে যার কাছে পয়সা, যার কাছে নেতৃত্ব, সে হচ্ছে মহাভাগ্যবান। এটা মানব জাতির চরিত্র, আর এর ব্যতিক্রম ওই সব লোকেরা শুধু যারা পরকালমুখী, যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে, এই দুনিয়া থেকে ততটাই নেই যতটা তার জন্য বৈধ, যাদের কাছে হালাল হারাম, বৈধ অবৈধর পার্থক্য আছে না, তারা তাদের দৃষ্টি রাখে পরকালের উপর, আমার পরকাল এক নম্বরে আছে কিনা, আমার দিন, আমার নামাজ, আমার জাকাত, আমার রোজা, আমার হজ, আমার ইসলামী বিধিবিধান পালন, এগুলি এক নম্বরে আছে কিনা। তারপরে আমার দুনিয়া আল্লাহ যতটা দিচ্ছেন তাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যবহার করব। দুনিয়ার এত লোভ লালসা নয়, দুনিয়ার জন্য এত মরিয়া নই যে কোথাও যদি না পাই, আশা করছিলাম না পাই, তাহলে হাই হাই শুরু হয়ে যাবে, এমনটা হয় না একজন মমিন বান্দার। পক্ষান্তরে পেট পূজারীদের যদি কোথাও বড় একটা আঘাত লাগে তো বরদাস্ত করতে পারেন না, হাই হাই শুরু হয়, এমনকি আত্মহত্যা করে ফেলে। বড় বড় পয়সার মালিকরা এইরকম ক্ষেত্রে আত্মহত্যা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর এক শ্রেণীর লোক যারা মমিন, ওয়াকাল আল্লাযিনা উতুল ইলমা, আর ওই লোকেরা বলল যাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া, দিনের জ্ঞান রাখে, আল্লাহ প্রদত্ত দিন মোতাবেক চলে, মুসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী মমিন, ওয়াইলাকুম, তারা বলল তোমাদের দুর্ভোগ হোক, সওয়াবুল্লাহি খাইরুন লিমান আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ পাকের যে প্রতিদান, আল্লাহ পাকের বদলা একজন সৎকর্মশীল ভালো মানুষের জন্য রেখেছেন সেটা সবচাইতে উৎকৃষ্ট। আপনার কর্মজীবন ভালো, আল্লাহ পাক যে আপনাকে কত যে নেকির ব্যালেন্স দিচ্ছেন এটা সবচাইতে উৎকৃষ্ট। কার জন্য? যে বিশ্বাসী, লিমান আমানা ওয়া আমিলা সালিহান, আর ভালো কাজ করবে, ইমানদার হয়ে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহর কাছে এই দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট বদলা রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর এই কথাটি যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বদলা সেটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, এটা ধৈর্যশীলাই হাসিল করতে পারে। আর কোন কোন তাফসীরকার বলেছেন হা মানে জান্নাত, এই জান্নাত একমাত্র হাসিল করবে ধৈর্যশীলরা, যারা লোভকে সংযত রাখবে, পয়সার লোভে হালাল হারামের কোনো পার্থক্য থাকলো না, কি চাকরির পয়সা ঘুষের পয়সা সমান, সুদের পয়সা ব্যবসার পয়সা সমান, এমনটা হয় না, এরা হচ্ছে ধৈর্যশীল, এরাই জান্নাত হাসিল করবে। আর এরাই এইরকম কথা বলতে পারবে যে আল্লাহর কাছে যা আছে সেটা সবচাইতে উৎকৃষ্ট। আল্লাহ পাক বলছেন ফাখাসাফনা বিহি, এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় মিম্বরের উপর বলতে শুনেছি যে হে লোক সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে, তাকে যদি দ্বিতীয়টি দেয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে। বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ বুখারী অষ্টম খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা 6438। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কারুনের ঘটনা। আল্লাহ ফাক রব্বুল আলামী ধনের অহংকারে যাদেরকে ধ্বংস করেছেন এই পৃথিবীতে তাদের নেতা হচ্ছে এই কারুন, নেতৃত্বের অহংকারে যাদেরকে ধ্বংস করেছেন তাদের নেতা হচ্ছে ফেরাউন। আল্লাহ ফাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাখাসাফ না বিহি, এ কারুনকে আমি মাটিতে ধসিয়ে ধ্বংস করলাম, অবেদারিহি এবং তার ঘরকেও, আল আরজা জমিনে, তাকে এবং তার ঘর বাড়ি যে প্রাসাদ ছিল ধন সম্পদ সবকে এই জমিনে আমি ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিয়ান সুরুনা মিন দুনিল্লাহ, সেই সময় এমন কোন শক্তি ছিল না, দল ছিল না যারা আল্লাহ ছাড়া তার সাহায্য করতে পারে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। অনেক ভক্তরা ছিল দুনিয়ার গরজে তার সাথে খাতির জমাত, কিন্তু কেউ তো সাহায্য করতে পারে, রক্ষা করতে পারেনি। যে টেনে টেনে কম্পকে উঠায় মাটিতে ধসে যাচ্ছে, এটা তো কারো ক্ষমতা হয়নি। অমা কানা মিনাল মুনতাসিরিন, আর সেও তার ক্ষমতার বলে প্রতিশোধ নিতে পারেনি। দুনিয়ায় যদি কেউ কারো ওপর কোনো রকমের অত্যাচার করে তাহলে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা থাকে, রাব্বুল আলামিন ওয়ালা ইয়াখাফু উকবাহা আম্মা পারে একটি সূরা ইরশাদ করেছেন, আল্লাহ পাক কোন জাতিকে ধ্বংস করে দিয়ে তার যে কোন পরিণাম হইতে পারে রিয়াকশন মূলক এই রকমের কোন ভয় করেন না, কারো ক্ষমতা নেই যে আল্লাহর কাছে প্রতিশোধ নেবে। ওমা কানা মিনাল মুনতাসিরিন, এই কারণ প্রতিশোধ নিতে পারেনি। ওয়াসবাহাল্লাযী তামান্নাও মাকানাহু বিল আমস, গতকালকে যখন কারণ নিজের বহর নিয়ে ধন সম্পদ আর ভোগের সামগ্রী নিয়ে রাস্তায় বেরিয়েছে, তার দাপট দেখে আর জাঁকজমক দেখে যারা আশা আকাঙ্ক্ষা করেছিল যে আমাদেরও যদি কিছু পয়সা টয়সা হইতো এরকম, আমরাও যদি এরকম সুখের জীবন পেতাম কতই না ভালো হইতো। যেই দিন এই কারণকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধন সম্পদ তার প্রাসাদ সব ধ্বংস, সেই দিন সকালবেলা তখন তারা বলতে শুরু করেছে যে আল্লাহ যা করে ভালো করে। আল্লাহ বলছেন ওয়াসবাহাল্লাযীনা তামান্নাও মাকানাহু বিল আমস, গতকালকে যারা এই কারণের মর্যাদা পাওয়ার আশা আকাঙ্ক্ষা করেছিল, ইয়াকুলুনা তারা বলতে শুরু করলো ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, হাই আল্লাহ পাক যার জন্য চান তার বান্দাদের মধ্যে থেকে মানে মানব জাতির মধ্য থেকে তার জন্য আল্লাহ পাক রিজিক কে প্রশস্ত করেন, ওয়া ইয়াকদির আর যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করেন, সব আল্লাহর হাতে। আল্লাহর হাতে ছিল, কারণকে আল্লাহ দিয়ে টেনে নিয়েছেন, সব শেষ করে ফেলেছেন। লাউলা আন মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ যদি আমাদের ওপর অনুগ্রহ না করতেন, লাখা সাফা বিনা, আর কারণের মতো আমরাও ধনাঢ্য হইতাম আর ওই রকম অবাধ্য আর অহংকারী হইতাম, তাহলে আল্লাহ লাখা সাফা বিনা আমাদেরকেও মাটিতে ধসিয়ে ধ্বংস করে দিতেন। ওয়াইকা আন্নাহু লা ইফলিহুল কাফিরুন, হাই কাফের জাতি অস্বীকারী অবাধ্য জাতি কখনো সফল কাম হয় না। কালকে আশা আকাঙ্ক্ষা করছিল আর আজকে বুঝতে পেরেছে যে পরিণাম খারাপ, ধন মানুষের ক্ষতি করে অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ মানুষ পৃথিবীর ধনের কারণে আর নেতৃত্বের কারণে পথভ্রষ্ট হয়, পাপে লিপ্ত হয়, বড়ই পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত তোমাদের জন্য আমি দারিদ্রকে ভয় করি না, অভাবই হয়ে যাবে এটা ভয় খেতে পাবে না, মরে যাবে অনাহার এটা ভয় করি না, ওয়ালাকিন আখশান তুফসাত আলাইকুমুদ দুনিয়া, আমাকে ভয় লাগছে যে তোমাদের উপর দুনিয়াকে পৃথিবীর ভোগবিলাসের সামগ্রী কি এমন প্রশস্ত করে দেওয়া হবে যেমন আগের লোকেরা তাতে ঝাঁপিয়ে পড়েছিল, তোমরাও ঝাঁপিয়ে পড়বে, ফাতুহলে কুকুম কামা আহলা কাথুম, যেমন আগের জাতিরা ধ্বংস হয়েছে ধনের কারণে, তোমাদেরকেও এই ধন ধ্বংস করবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন যে তিলকাত দারুল আখিরাহ, এই তো হচ্ছে পরকাল, দুনিয়া ক্ষণিকের কিন্তু পরকাল হচ্ছে চিরকালের, একদিন সেখানে যেতে হবে, সৎ কেউ যেতে হবে অসৎ কেউ যেতে হবে, আখেরাতে পাড়ি দিতেই হবে মতের সাথে সাথে। এই পরকালের ঘর জান্নাত, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, আমি কার জন্য সুনির্দিষ্ট করেছি, পৃথিবীতে ধন দৌলত পাপিষ্টকেও দি, আল্লাহ বলছেন আমার শত্রুকেও দি, সবার জন্য দুনিয়া, কারণ তুচ্ছ দুনিয়া, কিন্তু আখেরাতের জান্নাত আখেরাতের সুখময় জীবন ওই সব লোকদের জন্য আমি তৈরি করেছি, লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়া ওয়ালা ফাসাদা, যারা পৃথিবীতে গাম্ভীরতা দেখায় না, নিজেকে বড় মনে করে না, ওয়ালা ফাসাদা আর যারা বিপর্যয় সৃষ্টি করে না, বিশৃঙ্খলা করে না, পাপের কাজে লিপ্ত হয় না, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে, ভাগ্যবান আল্লাহ ভীরুরা। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি আর গুনাহের ক্ষেত্রে, ভালো কাজ আর মন্দ কাজের ক্ষেত্রে আল্লাহ পাক যে কত দয়াবান, যে আপনি যদি ভালো কাজ করেন তো আল্লাহ একটা ভালো কাজ করলে কমপক্ষে দশ গুণ দেবেন, একটা পাপ করলে ওই একটা পাপেরই গুনাহ লিখবেন, আল্লাহ পাক দুটোও করবেন না, দশ করা তো দূরের কথা। আল্লাহ পাক এটা বিশেষ রহমত নয়, দয়া নয়, মহান আল্লাহ বলছেন মান জাআবিল হাসানাতি, যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে, ফালাহু খায়রুম মিনহা, তার জন্য এর চাইতে উৎকৃষ্ট রয়েছে মিনিমাম দশ। ওমান জাআবিস সাইয়্যাত, আর যেই ব্যক্তি পাপ নিয়ে আসবে, ফালা ইউজাল্লাযীনা আমিলুস সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন, তাহলে যারা পাপিষ্ট পাপ করে তাদেরকে অতটাই বদলা দেওয়া হবে পাপের যতটা তারা করেছে, একটা পাপ করেছেন ওই এক গুণই থাকবে, দ্বিগুণ হবে না, পাঁচ গুণ হবে না। মহান আল্লাহ তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ভবিষ্যৎবাণী করছেন আর সান্ত্বনাও দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হলেন, হিজরত করতে বাধ্য হলেন, আল্লাহ পাকের নির্দেশ হলো যে মক্কা আর তোমার জন্য মুমিনদের জন্য ইমান ইসলামের সুরক্ষার জন্য অনুকূলে নয়, এখানে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না। লুকিয়ে লুকিয়ে আর নির্যাতিত হয়ে কতদিন ইবাদত বন্দী করবে? ১৩ বছর মেহনত করা হলো, যথেষ্ট হয়ে গেছে, এখন তুমি হিজরত করো মদিনার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি জন্মভূমিকে খুব ভালোবাসতেন, আর তাও মক্কাতুল মুকাররমা মোবারক জায়গা। হিজরতের সময় মক্কা থেকে বেরিয়ে গিয়ে আবার মক্কার দিকে তাকিয়ে বলেছে, হে মক্কা ইন্নাকি ইল্লা আহাব্বুল আরদি ইলাইয়া, সবচাইতে প্রিয় ভূমি তুমি আমার কাছে। ওয়ালাউলা কওমি আখরাজুনি, আমার জাতি যদি আমাকে বের না করে দিত, মা খারাজতু মিনকি, তাহলে মক্কা থেকে কখনো আমি বের হইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমাকে এখান থেকে বিতাড়িত করলে কি হবে, শীঘ্রই তুমি আবার তোমার এই জন্মভূমিতে ফিরে আসবে, মক্কা বিজয় হবে। হিজরতের মাত্র ৮ বছর পরে অষ্টম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। তার আগের বছরে উমরাতুল কাজাই তিন দিনের জন্য প্রবেশ করলেন, আল্লাহ পাক ওয়াদা পূরণ করে দিয়েছেন। তাই আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযিনা ফারাযা আলাইকাল কুরআন, নিশ্চয় যেই আল্লাহ তোমার উপর আল কোরআন বিধিবদ্ধ করেছেন, কোরআনে করিম নাজেল করেছেন, কোরআনে করিম বিধিবিধান তোমার পালন করা এবং পৌঁছে দেওয়া আল্লাহ পাক তোমার ফরজ করেছেন, লা রাদ্দুকা ইলা মাআদ, তোমাকে মূল ভূমিতে অবশ্যই ফিরিয়ে দেবেন, অর্থাৎ মক্কা নগরীতে আল্লাহ পাক অবশ্যই ফিরিয়ে দেবেন। এই হচ্ছে একটি তাফসির। আরেকটি তাফসির হচ্ছে মাআদ বলা হয় আখিরাতকে, দুনিয়ার বিপরীত হচ্ছে মাআদ। মাআদ মানে প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা। তাহলে তাফসির এইরকম হবে, নিশ্চয়ই যেই আল্লাহ পাক তোমার উপর কোরআনে করিম নাজিল করেছেন, কোরআনে করিমের বিধিবিধান ফরজ করেছেন, তিনি অবশ্যই তোমাকে আখেরাতে ফিরিয়ে নিয়ে আসবেন, তোমাকেও আল্লাহর কাছেই পরকালে ফিরে আসতে হবে। কুর রাব্বি আলাম মান জা বিল হুদা ওয়া মান হুয়া ফি যালালিম মুবিন, হে নবী তুমি বলে দাও যে আমার প্রতিপালক বেশি জানেন যে কে হিদায়াত নিয়ে এসেছে, কে সঠিক পথ নিয়ে এসেছে, আমি মোহাম্মদ সঠিক পথে আছি নাকি তোমরা সঠিক পথে আছো হে আরব মুশরিকরা, ওয়া মান হুয়া ফি যালালিম মুবিন, আর কে সুস্পষ্ট গুমরাহিতে আছে এটা আল্লাহই ভালো জানেন। ওয়া মা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাব ইল্লা রাহমাতাম মির রাব্বিক ফালা তাকুনান যাহিরা লিল কাফিরিন, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলছেন যে তুমি কি কল্পনা করেছিলে যে তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ হবে, তোমার উপর ওয়াহী নাজিল হবে? তো আল্লাহ পাক বলছেন যে তুমি এই আশা করোনি যে তোমার উপর কিতাব নাজিল হবে, তবে এটা তোমার রবের রহমত, সুতরাং তুমি কাফেরদের কখনো সাহায্যকারী হবে না। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আয়াতিল্লাহি বাদা ইয উনজিলাত ইলাইক ওয়াদু ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান মিনাল মুশরিকিন, আর আল্লাহর আয়াত থেকে তোমার উপর যে নাজিল হয়েছে যেন কোনো শক্তি বাধা না দিতে পারে, আর এই দাওয়াত তুমি দিতেই থাকো, ওয়াদু ইলা রব, তোমার রবের দিকে তুমি আহ্বান করতেই থাকো, ওয়ালা তাকুনান মিনাল মুশরিকিন, আর মুশরিকদের তুমি অন্তর্ভুক্ত হবে না, তাদের সাথে তুমি দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না। ওয়ালা তাদু মা আল্লাহ ইলাহান আখার, আর আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। নবীকেও আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন, আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। লা ইলাহা ইল্লাহু, যদি ইসলামে দিন ইসলামে এলাও হইতো যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে, তাহলে নবীকে বলা হতো তোমার পিতা ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকো, ইব্রাহিম মদত করো। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, একমাত্র তার সত্তা, তার চেহারা, চেহারা আল্লাহ পাকের রয়েছে বলে চেহারা বলে আল্লাহ পাকের সত্তা জাতকে উদ্দেশ্য করা হয়েছে, ইল্লা ওয়াজহা। তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাকের চেহারা মুখমণ্ডল আছে আল্লাহ পাকের মতো, কারো সাথে কোনো তুলনা নেই। লাহুল হুকম, ফয়সালার মালিক, বিচারের মালিক, বিধানের মালিক একমাত্র আল্লাহ, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এখানে আমাদের সূরা কাসাসের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহ দুনিয়াতে আমাদের সন্তুষ্ট থাকেন, আর আখিরাতে আল্লাহ পাক তার সন্তুষ্টি যেন আমাদেরকে দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।